আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম পাপ শাস্তি ও গজব আনয়ন করে, পাপ শাস্তি ও গজব আনয়ন করে এই ব্যাপারে এক পর্ব হয়ে গেছে এবং নিয়ামত ধ্বংস করে এক পর্বে আলোচনা আমরা করেছি। আজকে আরো কিছু আলোচনা বা অবশিষ্ট আলোচনা আমরা পূর্ণ করব। মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলাম ইয়ারাও কামাহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিলাকুম ওয়া আরসালনা আস-সামাআ আলাইহিম মিদরারা ওয়া জাআলনা আল-আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশানা মিন বাদিহিম কারনান আখারিন। সূরা আনআম 6 নম্বর আয়াত। আয়াতের উদ্দেশ্য হলো যে ওরা কি দেখেনি, ওরা কি জানে না যে আমি ইতিপূর্বে যে সমস্ত জাতিদেরকে, যে সমস্ত জাতিসমূহকে, কি বলে জাতিকে আমি পৃথিবীর বুকে প্রতিষ্ঠা দিয়েছিলাম। তারা পৃথিবীতে ছিল, পৃথিবীতে বাস করেছে, এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যে প্রতিষ্ঠা তোমাদেরকে দিইনি। তারা তোমাদের থেকে কি ছিল, মজবুত ছিল। তারপর তাদেরকে সুখও দিয়েছিলাম, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছিলাম, বৃষ্টি বর্ষণের ফলে সুন্দর ফল ফসল হয়েছিল। আর তাদের আমি তাদের জন্য নদ নদী তৈরি করেছিলাম, যার থেকেও তারা সেচ করে, সেচ নিয়ে ফল ফসল মানে উৎপাদন করত। কিন্তু ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, যখনই পাপাচরণ করল আমি তাদেরকে কি করলাম, ধ্বংস করলাম। আর এ ব্যাপারে আপনার জানা আছে সাবা, যে লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা শহরের যে দুদিকে জান্নাত ছিল, বাগান ছিল, সেই বাগানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে, বন্যা পাঠিয়ে, সাইল আল আরিম। এই কথা আপনাদের জানা আছে, বিভিন্ন ইতিহাস জানা আছে, কিন্তু এখানে সংক্ষিপ্ত ইতিহাস যে যে জাতি যত সুখেই থাক না কেন, যখনই তারা পাপ করল সেই পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করলাম। ওয়া আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, তারপরে আমরা পরবর্তী শতাব্দী আবার সৃষ্টি করলাম। তার মানে তারা ধ্বংস হয়ে গেল, আর তাদের পরে আবার নতুন জাতি এলো, আবার নতুন মানুষ তারা এলো। আল্লাহ তাআলা সূরা মুমিন 21 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানু হুম আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া আসারা ফিল আরদ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। যদি তারা পৃথিবীর বুকে ভ্রমণ করত, আমরা অনেকেই ভ্রমণ করি, ভ্রমণে যাই শুধুমাত্র প্রকৃতির যে দৃশ্য, প্রকৃতির যে আনন্দ, সেখান থেকে যে দৃশ্য পাওয়া যায়, সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমরা মজা নিই, নদ নদী সমুদ্র পাহাড় পর্বত সে বনানি ইত্যাদি। কিন্তু পুরনো যুগের যে ঘরবাড়ি আছে, আপনি শুধু যদি মাজমাটা যান, মাজমা যেখানে মার্কাব আছে, মার্কাব কি বলে, মার্কাব জানেন তো, ওই যে পাহাড়ের ওপরে যে গোল মতো ঘরটা মার্কাব বলা হয়, ওখান থেকে ওরা কি করত, ওই ওয়াচ করত, মানে দেখত আর কি, যে কোন দিকে শত্রু আসছে কিনা। আমাদের জেলখানায় থাকে না ওয়াচ টাওয়ার, ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, দেখার জন্য ওই টাওয়ার তৈরি করা হয়েছে। এখানে আশেপাশে যে বাড়িগুলো আছে, কিভাবে ঘন ঘন বাড়ি, আর কিভাবে তারা এখানে বাস করত, না গাড়ি ঢোকার ব্যাপার না কিছুই, তখন তো গাড়ি ছিল না, তখন ওই গাধার পিঠে মাল নিয়ে অলিগলি পার হতে হতো। যদি শুধু ওই দিকে যান, আপনি ভিতর দিকে যান, গিয়ে খালি ঘরবাড়িগুলো দেখেন তারা কিভাবে বাস করেছে, এর মধ্যেও আপনি শিক্ষা পেতে পারেন। আমরা মাশাআল্লাহ বাড়ি বানাচ্ছি, অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো বাড়ি বড় বাড়ি তো ভালো কথা, কিন্তু তারা কিভাবে বাস করেছে, তারা সব চলে গেছে আর সেখানে আর কেউ বাস করে না, এখন অন্য জায়গায় তারা, এখানে অন্যান্য লোক অন্য জায়গায় বসবাস করছে, বড় বড় বিল্ডিং বানিয়ে, বড় বড় বাড়ি বানিয়ে। যান আপনি মাদাইনে সালেহ যান, তারা কি অন্যায় করেছিল, যে বললাম লূত আলাইহিসসালামের যে বস্তি ছিল সে বস্তিকে কি করা হয়েছিল, এখনো পর্যন্ত আপনি সেই সমুদ্রের ভিতরে দেখতে পাবেন যে সব চিহ্ন ছিল, ধ্বংসাবশেষ এখনো মজুদ আছে। আমাদের দেশে ভারত উপমহাদেশে আপনারা দেখতে পারেন রাজা বাদশাহ যারা যে বড় বড় বিল্ডিং করে গেছিল সেগুলো ধ্বংসাবশেষ এখনো মজুদ আছে, তাই না? তো সেইগুলো দেখলে পরে মনে হয় যে এই সমস্ত লোক ধ্বংস হয়ে গেছে। অবশ্য যে সবাই পাপের কারণে ধ্বংস হয়েছে সেটা বলছি না, কিন্তু যে যে জাতিকে পাপের কারণে ধ্বংস করা হয়েছে সে সে জাতিকে তোমরা দেখতে পারো। তোমরা যদি যাও পৃথিবীর বুকে, মাদাইন সালেহ বলা হয়েছে যে এসব জায়গায় গেলে তোমরা খবরদার হাসাহাসি করবে না, কান্না করে বা কান্না মতো করে সেখানে যাবে এবং চলে আসবে। বুঝতে পারছেন? তার কারণ এরা আজাবের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব পাঠিয়ে এদেরকে ধ্বংস করা হয়েছিল। মোট কথা হল যে তারা খুব শক্তিশালী ছিল, কিন্তু ফাআখাযাহুমুল্লাহ বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ পাকড়াও করলেন। ওয়ামা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই আজাব থেকে বাঁচানেওয়ালা কেউ উদ্ধারকারী ছিল না, কেউ বাঁচাতে পারেনি তাদেরকে। পাপ হল প্রত্যেক ধ্বংসের মূল, অপরাধ হল প্রত্যেক দুর্ভাগ্যের পথ। যে জাতির মাঝে পাপ অনুপ্রবেশ করে সে জাতি ধ্বংস হয়ে যায়, যে দেশের মাঝে পাপ ব্যাপকতা লাভ করে সে দেশ বিনাশপ্রাপ্ত হয়। যে ঘরে পাপ ঢোকে সে ঘরে অশান্তি। আমাদের মেয়েরাই বলে ঘরে কি পাপ ঢুকেছে জানি না। দেখবেন স্বামী স্ত্রীর সংসারে টকঝক চলছে, ছেলে মেয়েরা কথা মানে না, অবাধ্য বলে কি পাপ ঢুকেছে বলে না। তারপরে দেখবেন অসুখ ছাড়ে না, অসুখের পর অসুখ লেগেই আছে, তখন মেয়েরা নিজেই বলে আমাদের ঘরে পাপ ঢুকেছে। তো এই পাপ ঢোকার কারণে অশান্তি আসে, অশান্তির বাসা বাঁধে সেই ঘরে। অপরাধ ব্যতীত সৃষ্টিকর্তা কাউকে সাজা দেন না, আর তৌবা ও ক্ষমা প্রার্থনা ছাড়া কাউকে মুক্তি দেন না। হ্যাঁ, মানুষের কর্মতে সেই আজাব আসে, আর তৌবা ছাড়া তা রদ করা হয় না। পাপ ব্যাপক আকার ধারণ করলে তার শাস্তি অবধার্য হয়ে যায়, এবং পরকালের পূর্বে ইহকালে কোন জাতিকে শায়েস্তা করা হয়। এই জন্য বলেছিলাম কোন জাতিকে, সবাইকে না, জরুরি নাই যে সবাই পাপের শাস্তি দুনিয়াতেই ভোগ করবে। তাহলে তো বিশাল বিশাল কত বড় বড় পাপ ঘটছে সমুদ্রের ধারে ধারে, দেখছেন তো? এইসব তো প্রায় প্রতিদিনই সুনামি আসার কথা ছিল, আর সুনামি যদি আসতো তাহলে ওই লোকেরা ওই সমুদ্রের নিচে ন্যাংটা হয়ে ওই পাপগুলো করত না, তাই না? তখন তারা বুঝতো ওই পাপ করলে এই হচ্ছে, তখন মানুষ সতর্ক হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ তাআলা ঢিল দেন, সমস্ত জাতিকে যে ধ্বংস করেন তা না, সমস্ত জাতির বদলে যে সুনামি পাঠাবেন আর বিধ্বংসী ভূমিকম্প পাঠাবেন তা নয়। আল্লাহ তাআলা কোন জাতিকে শাস্তি দিয়ে থাকেন। বিশেষ কয়েকটি পাপের কারেন্ট শাস্তি বর্ণিত হয়েছে হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইশরাবান্না উনাসুম মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ওয়া ইযরাবু আলা রুউসিহিম বিল মাআযিফি ওয়াল কাইনাত ইখসিফুল্লাহু বিহুমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুম কিরাদাতাম ওয়া খানাজির। হাদিস ইবনে মাজার হাদিস, ইবনে হিব্বান, তাবারানি, বাইহাকির হাদিস। অবশ্যই আমার উম্মতের কিছু লোক মদ খাবে, মদ পান করবে, কিন্তু নাম পরিবর্তন করে মদ পান করবে, তবে পেপসি কোকা কোলা এগুলো মদ না। এই জন্য বলে যে নাম পরিবর্তন করে এগুলো লোকে মদ খাচ্ছে, এটা একটু মানে অতিরঞ্জন। হ্যাঁ, পেপসি কোকা কোলা এসব খাওয়া ঠিক নয়, এ আলাদা কথা, কিন্তু এটাকে মদ বলবেন, নাম পরিবর্তন করে মদ খাওয়া হচ্ছে, এটা একটা বিশাল কথা। দেখছেন এই মুসলিম দেশে কেমন ব্যাপকভাবে এটা পান করা হয়, এটাকে মদ বলবেন, এটা কিন্তু ওলামারা বলেননি। যাই হোক, তো মদ তারা হুইস্কি আর কি নাম দিয়ে তারা খাবে, তারা মদ বিভিন্ন নাম পরিবর্তন করে খাবে, তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজানো হবে, আর নর্তকী নাচবে। তার মানে যেমন দেখেছেন আগেকার রাজা বাদশাহদের ব্যাপারে, নাচের এখন বর্তমানেও আছে, নাচের আসর সেখানে মদ পান করা হচ্ছে আর ড্যান্স চলছে, বিশেষ করে বারগুলোতে, বিশেষ করে হোটেলগুলোতে আপনি দেখবেন সেখানে মদের আসর, নাচের আসর লেগেই আছে, এবং সেখানে সেই নাচনেওয়ালিকে, নর্তকীকে কিভাবে উপহার দেওয়া হচ্ছে, তার গায়ে হাত দিয়ে টাকা তার লেবাসের মধ্যে গেঁথে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বহু রকম শোনা যায়, বহু রকম জানা যায়। তো এই যে অবস্থা, আল্লাহ তাদেরকে মাটিতে ধসিয়ে দেবেন, এদের শাস্তি স্বরূপ তাদেরকে মাটিতে ধসিয়ে দেবেন এবং বানর ও শূকরে পরিণত করবেন। কিন্তু কই হয় না, তো হবে, হতে পারে, হয়েছে এবং আগামীতেও হতে পারে। নয় যে প্রত্যেক জায়গায় যেখানেই হচ্ছে তাহলে ওরা বলবে কই হচ্ছে কই, যারা বলে যে জরুরি নয় যে হবে, কিন্তু আল্লাহ তাআলার এরকমও ইরাদা হতে পারে যে কখনো কখনো এই শ্রেণীর মানুষদেরকে বানরে শুকরে পরিণত করবেন এবং মাটিতে ধসিয়ে দেবেন। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফী হাযিহি ক্বাসফুন ওয়া ক্বাযফুন ওয়া মাসখ ওয়াযালিকা ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল কাইনাত ওয়াযারাবু বিল মাআযিফ। অবশ্যই আমার উম্মতের মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে এবং আকার বিকৃত করে ধ্বংস করা হবে, আর এই শাস্তি তখন আসবে যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। আজকাল মাশাআল্লাহ নাচ হচ্ছে একটা শিল্প, তারপর আপনার গান বাজনা এসব শিল্প, আর এদের আপনাদের কত সম্মান করা হয়, এদেরকে এত সম্মান করা হয় যে প্রচার মাধ্যমে এদেরই সব রমরমা, এদেরই রমরমা, এদেরই হচ্ছে সব প্রচার মাধ্যম, টিভি অমক তমক, আর এরাই দেখবেন হচ্ছে দেশের নেতা নেত্রী, এদেরকেই কোন বিষয়ে এদেরকেই কথা বলতে ডাকা হয়, মানে আপনার সমাজের সমাজের কোনো ব্যাপারে, রাষ্ট্রের কোনো ব্যাপারে এদেরকে ডেকে আনা হয় এবং তাদের মতামত গ্রহণ করা হয়। এরা শিল্পী, এই শিল্পীদের মত আল্লাহুল মুস্তাহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা আকাউমুনা যাকাত ইল্লা তালাহুমুল্লাহু বিসসিনিন, যাকাত দেওয়া দুর্ভিক্ষ পাঠাবে, যদি কোন জাতি বন্ধ করে তাহলে দুর্ভিক্ষ দ্বারা তারা আক্রান্ত হবে। আর একটা হাদিস শুনুন, বিশাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশারাল মুহাজিরিন খামসুন ইজাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, হে মুহাজিরিনের দল তোমরা শোনো, পাঁচটা বিষয়েই যখন তোমাদের কাছে আসবে, যখন তোমাদের মাঝে সেই পাঁচটা বিষয় নিয়ে পরীক্ষা নেওয়া হবে, আর পাঁচটা বিষয়েই যখন তোমরা লিপ্ত হয়ে পড়বে, আর আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই যে তোমরা সেগুলো পাও, তার মানে বর্তমানে নেই ভবিষ্যতে হবে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই এটা হবে সেটা উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে, আর আমি আল্লাহর কাছে পানা চাই যেন তোমাদেরকে সেটা না পাই বা না আসে। হ্যাঁ, প্রথম কি, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসা ফিহিম তাউন ওয়াল আওজাউ আল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাযাউ। তার মানে যখনই কোন জাতির মধ্যে অশ্লীলতা বা বিশেষ করে ব্যভিচার, ব্যভিচার সংক্রান্ত ছেলে মেয়ে এই যে নষ্টি নষ্টি ফষ্টি ইভিজিং থেকে শুরু করে যত রকমের প্রেম ভালোবাসা বলেন, না যাই বলেন, ভালোবাসার দিবস বলেন, আর ভ্যালেন্টাইন ডে বলেন, আর কি কি বর্ষবরণের রাতে কি অবস্থা হয়, এরা কি সব করে, তো বিশেষ দিন বিশেষ রাতে তারা প্রেমিক প্রেমিকা মিলে কি ঢলাঢলি আর কি নাচানাচি, এরা উদারমনা বলছে, উদারমনা, এদের মানে উদার মানে উন্মুক্ত মন, উন্মুক্ত মানে ধর্মের বাঁধন থেকে উন্মুক্ত, সামাজিক বাঁধন থেকে উন্মুক্ত, তোমরা কেউ বলার কেউ না, তোমরা আমাদের অভিভাবক না, আমরা যা ইচ্ছা তাই করবো, স্বাধীন আমরা, এদের যে ঢলাঢলি, এই যে ব্যাপক এই অশ্লীলতা, আর যান আপনি সমুদ্রের ধারে, সমুদ্রে আপনি কক্সবাজারের সমুদ্রে তীরে যান, আপনি যেখানে যেমন বোম্বাই জুহুপোর্ট যেখানেই আছে সমুদ্র, সেখানে আপনি যান যেখানে সমুদ্রের ধারে উলঙ্গ অবস্থায় কেবল ওই চার আঙ্গুল করে রেখেছে এক এক জায়গাতে, বাকি তো গোটা দেহ বের করে তারা রেখেছে, এবং সূর্যের আলোতে গোসল করছে, সমুদ্রের পানিতে গোসল না, সূর্যের পানিতে গোসল করছে। তো এই যে অশ্লীলতা, যখনই কোন জাতির মধ্যে অশ্লীলতা ব্যাপক হবে তখন সেই জাতির মধ্যে প্লেগ প্রেরণ করা হবে, এবং এমন মহামারী ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। বলুন, এড ছিল আগে? এডস এসেছে। এডস এর মেন কারণ কি? এই অশ্লীলতা, এই বিবাহ বহির্ভূত সম্পর্কে অবৈধ যৌন মিলন, এ হচ্ছে প্রধান কারণ, ছিল না আগে। এটা কিসের জন্য এলো? অশ্লীলতার কারণে, ব্যভিচারের কারণে, অবৈধ যৌন মিলনের কারণে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুনা ও জাউরি সুলতানে আলাইহিম, যে জাতি মাপ ওজনে কম দেবে, ব্যবসাতে মানুষকে ধোকা দেবে, সে জাতি দুর্ভিক্ষ, কঠিন কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। খাদ্য সংকট দেখা হবে, দেখা দেবে, এবং শাসক গোষ্ঠী, দেশের যে রাজা বাদশাহ, দেশের যে রাষ্ট্রনেতা বা রাজনীতির নেতা, তাদের মাধ্যমে তারা কি হবে? অত্যাচারিত হবে, এমন কঠিন শাসিত হবে, আর কঠিন অত্যাচারের শিকার হবে তারা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা মুআলিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। তার মানে যে জাতি তার মালের যাকাত দেওয়া বন্ধ করবে, সে জাতির জন্য আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, যদি অন্যরা অন্যান্য প্রাণীকুল না থাকতো তাহলে তাদের জন্য আদৌ বৃষ্টি হতো না। আকাশ থেকে বৃষ্টি হয় শুধু মানুষের জন্য না, তাই না? আল্লাহ তাআলা মানুষের আগেও বহু সৃষ্টি এখানে রেখেছেন, গাছপালা থেকে শুরু করে পশু পক্ষী, তাদের জন্য বৃষ্টি হয়, তারাও তো বৃষ্টি প্রার্থনা করে, শুধু মানুষই না, আর যদি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার বুকে শাস্তি দিতে চাইতেন তাহলে বৃষ্টি হতো না, একদম বৃষ্টি দেওয়া হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গাইরিহিম ফাআখাযু বাযা মা ফি আইদিহিম ওয়ামা আহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে জাতি আল্লাহ তাআলা রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে সে জাতির উপরেই তাদের বিজাতির শত্রু দলকে ক্ষমতাসীন করা হবে, যারা তাদের মালিকানাভুক্ত বহু ধন সম্পদ নিজেদের কুক্ষিগত করবে। আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার মানো না, পালন করো না, চলো বিজাতি এসে, অন্য জাতি এসে, বিধর্মী এসে তোমাদেরকে কি করবে, শায়েস্তা করবে। আল্লাহ আল্লাহ রসুলের আইন মানো না, তাহলে আমাদের আমাদের শায়েস্ত মুসলমানরা বলে যেখানেই দেখি চারিদিকে লাঞ্ছিত মুসলমান, অপমানিত মুসলমান, অবহেলিত মুসলমান, অত্যাচারিত মুসলমান, নিপীড়িত মুসলমান, পদদলিত মুসলমান, এই যে বলছি, কেন বলছি, মুসলমানদের নিজেদের দোষে। তোমরা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে ওয়াদা পূর্ণ করনি, তা আল্লাহ আল্লাহ রসুলের সাথে তোমরা নিজেদের অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, তাই বিজাতি তোমাদের উপরে কি পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে, আধিপত্য পাচ্ছে তোমাদেরকে শায়েস্তা করার জন্য। হ্যাঁ পাবেই। এই জন্যে আমাদের উচিত একটা দোয়া, খুব সুন্দর দোয়া আছে, যে দোয়া আমরা সাধারণত দেখবেন সৌদি আরবে মসজিদে মসজিদে রমজানের কুনুতে পড়া হয়, আল্লাহুম মাকসিম লানা, এটা অবশ্য জলসা শেষে বলতে হয়, জলসা শেষে হাত তুলে মোনাজাত নেই, জলসা শেষে এই দোয়া বলতে হয়, আল্লাহুম মাকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। এই দোয়ার শেষে আছে, এই দোয়ার আছে, ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা, যারা আমাদের প্রতি অত্যাচার করেছে আমাদের হয়ে তাদের কাছে বদলা নাও আল্লাহ, আর যারা আমাদের প্রতি শত্রুতা রাখে তাদের বিরুদ্ধে আমাদেরকে কি করো, সাহায্য করো। শেষকালে আছে, ওয়ালা তুসাল্লিতা আলাইনা মান লা ইয়ারহামুনা, আর আমাদের উপরে সেই জাতিকে সেই মানুষকে আধিপত্য দান করো না যারা আমাদেরকে দয়া করে না, রহম করে না, ছাড়ে না, বিভিন্ন ভাবে অত্যাচার করছে, সামান্য কিছু দোষ দিয়ে, মুসলমানদের দোষ দিয়ে, মুসলমানদের দোষ দেখে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। শুধু দোষ কি, তৌহিদবাদী, তারা শিরিক করে না, তারা আল্লাহর সাথে কোনো অংশী স্থাপন করে না, তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে না, এই দোষ। এই দোষের কারণে যারা ভালোভাবে থাকতে চায় দুনিয়ার বুকে, যাদের যারা মেয়েদের নিজেদের মেয়েদের ইজ্জত রক্ষা করতে চায়, সম্মান রক্ষা করতে চায়, আর তাদেরকে ওই বোরকার ভিতর থেকে বার করে এনে বাইরে বের করে আর যদি না করতে চায় তাহলে পরে তাদের উপরে নানা অত্যাচার, নানা অত্যাচার, তাদের জমি জায়গা ছিনিয়ে নাও, তাদেরকে অবৈধ ঘোষণা করো। বিভিন্ন দেশে আপনি দেখতে পাবেন কিভাবে এদিকে ইহুদিরা করছে, ওদিকে ওদিকে বহু অমুসলিম জাতি মুসলমানদের উপরে অত্যাচার শুরু করেছে, শুরু করেছে না, চলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসছে যে সময়ে দেখবে যে সারা বিশ্বের সমস্ত জাতি মুসলমানদের মুসলমানদের বিরুদ্ধে একজোট হয়েছে। কেমন একজোট হয়েছে, আপনারা কাবসা খান, সময়ে সময়ে কাবসা খান, মুরগি একটা থাকে আর সেই একটা মুরগি ট্যাং খাওয়া, এরকমই একটা যে আমরা চারজন বসেছি তো তার দিকে ট্যাং পড়েনি, যার দিকে পড়েছে তার কাছ থেকে এইভাবে টেনে নিয়ে ট্যাঙ্কটা নিয়ে এলো। নিয়ম কি বাদশা নামদার, কিভাবে খেতে হবে, আপনি যেদিকে বসেছেন আপনার দিকে যেটুকু পড়েছে আপনাকে তাই খেতে হবে, তবে যদি কেউ ভেঙে দেয় আলাদা কথা, কিন্তু কেউ ভেঙে দিল না আর আপনি নিজে ভেঙে নিয়ে আসবেন যে আমি আলো পাচ্ছি না, মেঘ ছিঁড়ে আলো আনবো, হ্যাঁ বলে তুমি আপনি ট্যাঙ্কটা ওর কাছ থেকে টেনে নিয়ে খাবে। এটা আবার দেখলাম গত জুমাতে, আল্লাহুল মুস্তাআন, বুঝতে পাচ্ছেন। তাহলে ট্যাঙ্ক খাওয়ার জন্য চারটে লোক আর দুটো ট্যাঙ্ক, এখন চারটে ট্যাঙ্ক কোথায় পাওয়া যাবে, তো একটা ট্যাঙ্ক নিয়ে টানাটানি, একটা মুরগিকে নিয়ে চারজনে পাঁচজনে যেমন টানাটানি করে ছেঁড়াছিঁড়ি করে খায়, মুসলিম জাতিকে সারা বিশ্বের সমস্ত জাতি ওইভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা ভবিষ্যৎবাণী আছে। সাহাবারা বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো, রাসূল না না সংখ্যায় কম থাকবে না, ওলা কিন্না কুম গোসা উনকা গোসা ইসাইল, তোমরা হবে তরঙ্গ তারিত আবর্জনার ন্যায়। শাহজাহান নিশ্চয়ই দেখেছে এই যে মসজিদের পাশে যে এটাকে কি বলে ওয়াদি, এটাকে কি বলে বাংলাতে, খাল বা উপত্যকা রয়েছে, যখন মাঝমাতে বৃষ্টি হয় ওই বৃষ্টি যখন বয়ে প্রথম বৃষ্টি আসে তখন বৃষ্টিতে পানিটা যে যখন যখন বয়ে আসে পানির সাথে কি থাকে, ফ্রেশ পানি থাকে, কি থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে। তার মানে এই খালের মধ্যে যত আবর্জনা পড়েছিল সবগুলো ভেসে ভেসে ভেসে ভেসে আগে আগে যায়। তোমরা তোমাদের অবস্থা ওই রকম হবে, পানিতে ভাসমান আবর্জনার মতো হবে। পানি যেদিকে ভাসিয়ে নিয়ে যায় তোমরাও সেরকম আবর্জনার মতো ভেসে ভেসে যাবে। তোমাদের পায়ের তলায় মাটি থাকবে না, কিছু আঁকড়ে ধরবো পাবে না, কারণ সব কিছু ওখান থেকে যা পাস করবে তাই তোমাদেরকে মানতে হবে। ওই যে রাষ্ট্রসংঘের নামে বা যারা বড় বড় বড় বড় দেশ আছে সেই দেশের তাদের দেখেন এই কঠিন কঠিন অবস্থা, ফিলিস্তিনের জেরুজালেম কার রাজধানী হবে নিয়ে কেমন টানাপোড়েন চলছে, চুপচাপ শুধু দেখে যান। তোমাদের সংখ্যায় অনেক, এতগুলো মুসলিম রাষ্ট্র দেশ তাই না, প্রায় কত 54-55টা দেশ আছে। তো সে তা সত্ত্বেও সংখ্যাতে কম না থাকা সত্ত্বেও তোমরা গোসা উনকা গোসা ইসরাইল, তরঙ্গ তাড়িত আবর্জনা মতো তোমাদের অবস্থা হবে। আর তোমাদের মধ্যে দুর্বলতা প্রক্ষিপ্ত হবে, শত্রুদের মন থেকে তোমাদের ভীতি সরিয়ে নেওয়া হবে, আল্লাহুল মুস্তান। আর যেহেতু তোমরা মরতে ভয় করবে তো এই জন্য তোমাদের এই অবস্থা হবে। তার আগে আমাদের অবস্থাটা কি, আল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ নিজের পরিবর্তন আমরা নিজেরা না করেছি আমাদের দ্বারাতে কিচ্ছু হবে না। কি হলো, আল্লাহর ওয়াদা আমরা ভুলে গেছি, রাসুলের ওয়াদা আমরা ভুলে গেছি, আমরা দিনই তো মানি না, শরীয়তই মানি না, আমাদের নিজের মাথা থেকে পায়ের নখেই আমরা দিন মানি না। তো আমরা রাষ্ট্র কায়েম করব কিভাবে, রাষ্ট্রে আমরা দিন প্রচার প্রতিষ্ঠা করব কিভাবে, আমরা আল্লাহ আল্লাহ রাসুলের প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, তাই বিজাতীয় শত্রু দলকে আমাদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণী এটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা 5 নম্বর, মা লাম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম, যে জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব বিধান অনুযায়ী সে দেশ শাসন করবে ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মাঝে গৃহদ্বন্দ্ব অবস্থায় রাখবেন, আপোষেই জাতির ভিতরেই, হয় ভাষা নিয়ে, না হয় ধর্ম নিয়ে, না হয় কোনো বিষয় নিয়ে, আপোষেই কি হবে, লেগে থাকবে। যখনই কোন মুসলিম দেশ তারা আল্লাহর বিধান দিয়ে দেশ শাসন করে না তখন তাদের মধ্যে গৃহদ্বন্দ্ব থাকবে, সারা বিশ্বে গৃহদ্বন্দ্বই চলছে, শিয়া সুন্নি চলছে, ওখানে অমুক জাতি অমুক জাতি দেখবেন ভাষা নিয়ে চলছে, তারপরে সব মুসলমান, অবশ্য কিছু নাম কেউ আসতে মুসলমান আর কিছু কামকা মুসলমান, কামকা মুসলমান বেশি না কম, নেহাতি কম, কামকা মুসলমান নেহাতি কম, তবু নামকা মুসলমান যারা রয়েছে তারা আপোষে লড়ছে, এইভাবে শুধু আকিদা নিয়ে লড়ছে, শিয়া সুন্নি লড়ছে, লড়াই হচ্ছে, তারপরে আপনার এর মধ্যে আবার বেরেলভী দেওবন্দি ওয়াহাবি এই নিয়ে বিভিন্ন রকম দ্বন্দ্ব চলছে। এইভাবে সারা বিশ্বে আপনি তাকিয়ে দেখবেন যে এরা আপোষে লড়ে নিজেরা ধ্বংস হচ্ছে। আল্লাহ মুস্তান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচটির প্রতিফল পাঁচটি, জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল পাঁচটির প্রতিফল পাঁচটি কি কি, তিনি বললেন মা নাকাদা কওমুন লাহদিল্লা সাল্লাতা আলাইহিম আসুল্লাতা আলাইহিম আদুহুম ওয়া মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশা ইল্লা ফাশা ফীহিমুল মাউত ওয়ালা তাফাফুল মিকিয়ালা ইল্লা মুনিউ আল নাবাত ওয়া উখিযু বিসসিনিন ওয়ালা মানাউ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতার। পাঁচটার বিনিময়ে পাঁচটা কি, যে জাতি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করবে সেই জাতি জাতির উপরেই তাদের শত্রুকে ক্ষমতাসীন করা হবে, বাইরের শত্রু ক্ষমতা পাবে, যে জাতি আল্লাহর অবতীর্ণকৃত সংবিধান ছাড়া অন্য দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে সেই জাতির মাঝেই দরিদ্রতা ব্যাপক হবে, অভাব অনটন তাদের মধ্যে ব্যাপক হয়ে যাবে, যে জাতির মাঝে অশ্লীলতা ব্যভিচার প্রকাশ পাবে সে জাতির মাঝেই মৃত্যু ব্যাপক হবে। তার মধ্যে বললাম মৃত্যু ব্যাপক হওয়ার কারণ এর সে কত রোগ মারা যাচ্ছে নিশ্চয়ই আপনারা খবর রাখবেন, যে জাতি জাকাত দেওয়া বন্ধ করবে সেই জাতির জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, যে জাতি দাঁড়ি মারা শুরু করবে সে জাতি ফসল থেকে বঞ্চিত হবে এবং দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে। তাবারানির কবির হাদিস সহিহ তারগিবে আছে অশ্লীলতা ব্যাপক হওয়ার কারণে মানুষে নতুন নতুন রোগ সৃষ্টি হয় মানুষের মাঝে, যেসব রোগ পূর্বে ছিল না, বিশ্ব আইনের যুগে অশ্লীলতার যুগে বন্যা, যে অশ্লীলতার বন্যা প্রত্যেক ঘরে প্রবেশ করছে, কেউ অশ্লীল কাজে লিপ্ত না হলেও দর্শনে লিপ্ত হবে। আমরা যারা অশ্লীলতা পছন্দ করি না, তারা ঘরে টিভি রেখে ঘরের ভিতরে সেই বন্যা বয়ে আনছি। বরং টিভির দরকার নাই, ছোট টিভি, আজকাল ছোট টিভি, তাই না? ছোট টিভি হাতের ভিতরে পকেটের ভিতরে আমরা সেই অশ্লীলতা ঢুকিয়ে রেখেছি। বয়স হওয়ার পূর্বেই ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাচ্ছে, ব্যভিচারের তুফান বন্ধ করতে অপারক ও অনিচ্ছুক হলে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা বৃদ্ধি করা হচ্ছে। স্কুলে স্কুলে সেক্স রাখা হবে, স্কুলে স্কুলে সেক্স সিলেবাসে রাখা হবে। সেক্স কিভাবে করতে হয়, কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে হয় এসব শেখানো হবে। সেক্স বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে না, সেক্স বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে না, বরং সেক্সটা যাতে স্বাস্থ্যকর হয় এবং সন্তান না হয় তার শিক্ষার ব্যবস্থা করা হবে। ব্যভিচার ও সমকামিতাকে আইনি বৈধতা দেওয়া হবে। ব্যভিচার যদি রাজি হয়ে করে সমস্যা নেই, কিন্তু ধর্ষণ হলে তখন পাপ। সমকামিতা রাজি হয়ে করলে সমস্যা নেই, কিন্তু ধর্ষণ হলে তখন পাপ। আর তারই শাস্তি স্বরূপ আসবে নতুন নতুন নানা মহামারী। ধর্মে ধর্মে হানাহানির ফলস্বরূপ সৃষ্টি হয়েছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা কোথেকে এলো জানেন? ধর্ম নিরপেক্ষতা কোথেকে এলো? ধর্মে ধর্মে হানাহানির কারণে। ধর্মে ধর্মে হানাহানি হয়েছে বলেই তারপরে ধর্ম নিরপেক্ষতার যে চিন্তাধারা তারা নিয়ে এসেছে এবং রাজনীতি থেকে ধর্মকে পৃথক রাখার পরিকল্পনা এসেছে। ধর্মকে ব্যক্তিগতভাবে সীমাবদ্ধ রাখলে ধর্মের অনেক কিছু অমান্য থেকে যায়, আর তাতে মহান আল্লাহর দিন পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এ কথা ঠিক, কিন্তু আগে নিজের মধ্যে, নিজের সমাজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে ধর্ম প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করবে। দুঃখের বিষয় যে বহু মুসলিম রাষ্ট্রনেতা নিজের গদি বাঁচানোর জন্য, নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য দিনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করতে আগ্রহ দেখায় না, দেখান না। তারা নিজেরা দিন পালন করতে চান না এবং তা মানুষের মনে মগজে ও সমাজে প্রতিষ্ঠা লাভ করুক তাও চান না। মহান আল্লাহর আইনে কোনো জুলুম নেই। অনেকে মনে করে কি যে দিন প্রতিষ্ঠা করলে এক জাতি মুসলমানদের ভালো হবে, অন্য জাতির কি হবে, জুলুম হবে, কিন্তু ভুল ধারণা। এই ভুল ধারণার ফলে মুসলিম দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় না। কোন জুলুম নেই, কিন্তু তা অচল মনে করে মানুষের মন গড়া আইন চালাতে চায়, অথচ তাতে আছে জুলুম ও অবিচার। মানুষের মন গড়া আইনেই জুলুম আছে, তার ফলে শাস্তি স্বরূপ নেমে আসে দরিদ্রতা। গৃহযুদ্ধ ও রক্তক্ষয়ী লড়াই, একটি স্বৈরাচারীর গদির মোকাবেলায় কোরবান হয় লক্ষ লক্ষ মানুষ। স্বৈরাচারী গদির বাঁচাতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ খুন হয়। না রাষ্ট্রনেতা সুখে রাষ্ট্র পরিচালনা করতে পারে, আর না রাষ্ট্রের নাগরিকরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করতে পারে। রাজনীতির সাম দান ভেদ দণ্ড, মনে আছে বাচ্চা রাজনীতির মৌলিক নীতি কি? সাম দান ভেদ দণ্ড। প্রয়োগ করার ফলে সে রাষ্ট্রের মানুষরা নানা দলে বিভক্ত হয়ে যায়, আর দলাদলির ফলে পরস্পরের মাঝে সৃষ্টি হয় বিদ্বেষ, প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা। এসব কিছু হয় মহান সৃষ্টি করার বিধানকে অবজ্ঞা করার ফলে। আর মহান আল্লাহ বলেছেন, ওমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি ফাগরাইনা বাইনাহুম আল আযাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন। যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, তাদেরকেও তাদেরও অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তারা যা উপদিষ্ট হয়েছিল তার একাংশ তারা ভুলে যায়, সুতরাং আমি তাদের মাঝে কেয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি। আর তারা যা করত আল্লাহ অচিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন। সূরা মায়েদা 14 নম্বর আয়াতে কথা বলেছেন, পাপের প্রতিফলস্বরূপ মানুষের নিয়ামত ধ্বংস হয়, নিয়ামতে বরকত বিলীন হয়, মানুষে মানুষে হানাহানি চলে এবং পরস্পর পরস্পরকে অভিশাপ দেয় ও দোষারোপ করে। মানুষের শাস্তি স্বরূপ প্রকৃতি প্রতিশোধ নেয়। মানুষের শাস্তি স্বরূপ প্রকৃতি প্রতিশোধ নেয়। প্রকৃতি কি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ তাআলা প্রতিশোধ নেন। কার মাধ্যমে? প্রকৃতির মাধ্যমে। মহান সৃষ্টি করা সৃষ্টিকর্তা তার মাধ্যমে আদম সন্তানকে কখনো কখনো শায়েস্তা করেন, তার ফলে মন্দের সাথে ভালো লোকেরাও শাস্তি, আমাদের বলে হেটকার সাথে মসুরি পিষে যায়, তাই না? একটা পিষতে গিয়ে আর একটা পিষে যায়, জীব জন্তুরাও শাস্তি পায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, কঠিন দুর্ভিক্ষ দেখা দিলে এবং আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেলে পশু পক্ষী আদম সন্তানের পাপীদেরকে অভিশাপ করে থাকে এবং বলে এ হল আদম সন্তানের কৃত পাপের অশুভ ফল। কারণ তাদের তো কোনো পাপ নেই, এরা পাপ করছে বলে আমাদেরকেও তা ভোগ করতে হচ্ছে। মানুষ সৃষ্টিকর্তার দোষ দেয় প্রকৃতিকে, অথচ সে জানে না বা মানে না যে তার নিজের দোষেই প্রকৃতির তাণ্ডব চলে। বলছে কি, প্রকৃতির তাণ্ডবে দেশ ধ্বংস হয়ে গেল। প্রকৃতির তাণ্ডব আছে, তোমার নিজের তাণ্ডবটা কি ছিল? তোমরা নিজেদের তাণ্ডবের ফলে প্রকৃতির তাণ্ডবানয়ন করছো। প্রতিপালক কারো প্রতি অন্যায় করেন না, তিনি কাউকে জুলুম করেন না। মানুষ নিজের প্রতি নিজেই অন্যায় করে। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। আরবি কবি বলেছেন, যা কুনতা ফি নিমাতিন ফারাহা ফাইনাল মাআসি তুযিলুন নিআম ওয়া হাফিজ আলাইহা বিশুকরিল ইলাহি ফাশুকরুল ইলাহি ইউযিলুন নাকাম। তার মানে তুমি নিয়ামত থাকলে তার হেফাজত করো, কারণ পাপাচরণ নিয়ামত ধ্বংস করে দেয়। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তা সংরক্ষা করো, কারণ আল্লাহর কৃতজ্ঞতা আকস্মিক শাস্তি প্রতিহত করে। যদি তুমি শুক্রিয়া আদায় করো তোমার থাকবে। আর আপনারা জানেন যে শুক্রিয়া যদি আমরা আদায় করি, কৃতজ্ঞতা মাহাত্ম্যের জন্য এতটুকু যথেষ্ট যে তা বর্তমান নিয়ামতের হেফাজত করে এবং তার ঋদ্ধি বৃদ্ধি ঘটায়, উপস্থিত নিয়ামতকে বেঁধে রাখে এবং অনাগত সম্পদকে আকর্ষণ স্বীকার করে। পক্ষান্তরে অকৃতজ্ঞতার ফলে নিয়ামত পলায়ন করে অথবা তার বরকত বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজ তাজ দারা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। বলা বাহুল্য, কৃতজ্ঞতা নিয়ামতের উপর আযাব আনয়ন করে, না শুকরিয়া নিয়ামতের উপরে আযাব আনয়ন করে। পরিশেষে তা নিশ্চিন্ন হয়ে যায় মানুষের পাপাচরণের ফলে। অতর্কিতে প্রাকৃতিক দুর্যোগ এসে কত শত নিয়ামতকে ধূলিসাৎ করে দেয়। আর আমাদের জন্য যারা আমরা মনে করে থাকি যে আমরা পাপ করি না, পাপ হয়ে যায়, আল্লাহ গো আমরা তো পাপী বান্দা, তুমি মানুষের মাঝে পাপের প্রকৃতি দিয়ে মানুষকে কি করেছ, সৃষ্টি করেছ, পাপ হয়েই থাকে, কিন্তু পাপের জন্য আমাদেরকে তুমি ধ্বংস করো না। হে আল্লাহ, শেষকালে আমরা এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন জাওয়ালি নিয়মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফাজআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। আর ওই দোয়া করি, আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, আল্লাহুম্মা ক্বসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا سترن اي دعاء جي دعاء আমরা করছি আল্লাহ গো, অবশ্যই আমরা তোমার নিকট তোমার নিয়ামত অনুগ্রহের অপসরণ নিরাপত্তার প্রত্যাবর্তন আকস্মিক প্রতিশোধ এবং যাবতীয় ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, পাপের জন্য আমাদেরকে শাস্তি দিও না, তবে তৌফিক দাও যেন আমরা পাপ বর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।